ওই দ্বন্দ্বে যায় না, ফাসাদে যায় না, বলে যেহেতু নফল নামাজ পড়ুক, যারা আট রাকাত পড়লো তারা আট রাকাত পড়বে, যারা বিশ রাকাত পড়ে তারা বিশ রাকাত পড়বে। কিন্তু এই কথা জেনে রাখেন যে কোন কোন রাতে বিশেষ করে শেষ দশকে আটাশ রাকাত নামাজ পড়া হয়। এই জন্য বহু মানুষ আছে যারা আটাশ রাকাতও নামাজ পড়ে এবং পড়া চলবে, একে বাধা দিতে কেউ পারবে না। আর এই ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই, তবে নামাজ পড়বেন সেই রকম যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়েছিলেন, ঠকাঠক নয়। ঠকাঠক শুধু রাকাতটা গণ্য করে দেবেন তা নয়, যেমন আল্লাহ রসুল নামাজ পড়েছেন ঠিক সেই রকম নামাজ পড়েন, আর সেই রকম নামাজ পড়তে গিয়ে লম্বা নামাজ পড়া সম্ভব নয়, তখন আপনি আট রাকাত তিনি এগারো রাকাত পড়ে যদি আপনি ফ্রেশ করে দেন তো আপনার সুন্নত পালন হয়ে গেল। যদি আপনার সময় থাকে, যদি আপনার নিশাত বা মনের স্ফূর্তি থাকে, বেশি রাকাত নামাজ আপনি পড়তে পারেন, নফলস্বরূপ, বলার কিছু নেই, কেউ আপনাকে বাধা দেবে না। মসজিদে নববীতে নবীর কবর কি অবস্থায় আছে আর তার কবর সামনে রেখে কি সেখানে নামাজ পড়া হয়? এখানে বোর্ড নেই। আল্লাহ নবীর কবর কিভাবে আছে আমার লেখা হোক, আল্লাহ নবীর কবর আছে যারা হাজি সাহেব তারা বুঝতে পারবেন ভালো হবে। প্রথমে যখন যাবেন সামনে গিয়ে দেখবেন তিনটে ছিদ্র করা আছে, পিতলের তিনটে ছিদ্র করা আছে। প্রথম ছিদ্রটা হচ্ছে যখন আপনি মসজিদ থেকে বের হবেন পূর্ব মুখে, তখন বাঁ দিকে প্রথম ছিদ্র পড়বে বড়, তারপর একটা ছোট, তারপর একটা ছোট রেলিং এ। প্রথম ছিদ্রটা সোজাসুজি বরাবর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরে আবু বকরের কবর, তারপরে হযরত ওমরের কবর। এখন কবরটা আছে কোন পজিশনে, ওই রেলিং এর পরে আছে দেওয়াল, রেলিং এর পরে ভিতরে কি আছে দেওয়াল, আর ওই দেওয়ালে কিন্তু মখমল দেওয়া আছে এরকম, ওই দেওয়ালের ভিতরে মখমল দেওয়া আছে, আর ওইটা হচ্ছে মা আয়েশার হুজরার দেওয়াল, আর ওই দেওয়াল পার হয়ে যে আয়েশার হুজরা তারই ভিতরে কবর আছে, আর সেই কবরের কোন চিহ্ন নাই, সাদা মাটি পড়ে আছে, নির্দিষ্ট করে বলা যাবে না যে এটা আল্লাহ রসুলের কবর। তবে ঐতিহাসিকরা নির্দিষ্ট করছেন যে প্রথমে আল্লাহর রসুলের কবর আছে, মা আয়েশার হুজরা যদি এরকম হয় তাহলে পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কবর প্রথমে এইরকম আছে, তারপরে আবু বকরের কবর এইরকম আছে, তারপরে উমারের কবর এইরকম আছে, এইভাবে তিনটে কবর পাশাপাশি আছে, কিন্তু সে কবর উঁচু নেই, মিশে আছে মাটিতে এবং মা আয়েশার হুজরার ভিতরে আছে। আর তা দেখে এটা চাদর চড়ানো জায়েজ করা যায় না, কারণ কবরের উপরে চাদর নেই। যে চাদরটা আপনারা দেখতে পান হাজি সাহেবরা সেটা দেওয়ালের চাদর, দেওয়ালের চাদর। আর তাকে সামনে রেখে নামাজ পড়া হয় কিনা, পেছনে নামাজ পড়া হয়, কিন্তু কবর তো আলাদা করা আছে, এইভাবে তিনমুখো দেওয়াল দিয়ে ঘেরা আছে, কবর যেহেতু আলাদা আছে মসজিদ থেকে, সেহেতু ওলামারা বলছেন এই নামাজে কোনো সমস্যা নেই। এখন মনে করুন আমরা নামাজ পড়লাম, দেওয়ালের ওপারে যদি কবর থাকে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। সমস্যা হচ্ছে তখন যখন এই দেওয়ালের ভিতরে, মসজিদের ভিতরে যখন কবর থাকবে তখনই হবে মুশকিল, তখন সেই মসজিদে নামাজ হবে না। যদি একসাথে তিন তালাক দেয় তালাক কি হবে? তালাক একসাথে তিন তালাক দিলে সুন্নি তালাক নয়, বিধি তালাক, আর বিধি তালাক ওয়াকে হয় না। একসাথে তিন তালাক দিলে ওয়াকে হয় না, মানে তালাক পড়ে না, তালাক পড়ে না আর কি, সে তালাকটা এক তালাক গণ্য হয়, এক তালাক গণ্য হয়, তিনবার, সাতবার, একশো বার, এক লাখ বললেও এক তালাক গণ্য হয়। জীবন বিমা করা যায় কি? জীবন বিমা, জীবন বিমাতে সুদ আছে, যাতে সুদ আছে তা করা যায় নয়। জীবন বিমা বলেন, আপনার দোকানের বিমা বলেন, আপনার মেশিনের বিমা বলেন, আপনার গাড়ির বিমা বলেন, যে কোনো বিমা, সেই বিমাতে সুদ আছে, অতএব যাতে সুদ আছে সেই সুদের বিমা জায়েজ নয়। আমার ব্যাংকে সুদ কি হালাল একটা বই আছে, বইটা পড়ুন বিস্তারিত। মোহর কতটা বাঁধা ফরজ? মোহর যতটা আপনি দিতে সাধ্য, আপনার যতটা দেওয়ার সাধ্য আছে ততটা দেওয়া ফরজ, যতটা আপনি দিতে পারবেন। কবরের সামনে দাঁড়িয়ে দোয়া পাঠ করা যাবে কি? কবরের সামনে দাঁড়িয়ে সুরা পাঠ, কবরের সামনে দাঁড়িয়ে কোন কোরআনের অংশ পাঠ করা যায় নয়। যে কিছু হাদিস আছে, হাদিসগুলো সহি না, অতএব জিয়ারাতে গেলে কবরের সামনে কোন রকমের কোরআনের আয়াত পাঠ করবেন না, বরং কবরবাসীর জন্য যে দোয়া করতে হয় সেই দোয়া করবেন। মসজিদের নামে রেজিস্ট্রিকৃত জমিতে ঈদগাহ বানানো যাবে কি না? যদি মসজিদের জন্য প্রয়োজন না থাকে তাহলে ঈদগাহ বানানো যাবে, এতে কোনো সমস্যা নেই। যদি মসজিদের প্রয়োজন না থাকে, মরা মানুষের পাশে কোরআন তেলাওয়াত, মরা মানুষের পাশে কোরআন তেলাওয়াত বিদাত। কোরআন তেলাওয়াত যখন মানুষ মরতে যাবে তখন যদি বলে বাবা আমাকে এখানে কোরআন পড়ে শোনারে, আমি তো মরিয়ে যাব, তাহলে কোরআন পড়েন। আর যদি সে না চায় আর আপনি সুরা ইয়াসিন পড়েন যাতে বাবা মা তাড়াতাড়ি বিদায় নেয়, সুরা ইয়াসিন পড়লে বিদায় হবে তাড়াতাড়ি, এটাও বিদাত, তার কারণে হাদিসটা সহি নয়। আর মরার পরে কোন রকম তার সওয়াব ইসানের জন্য, ইসালের সওয়াবের জন্য কোরআন পড়া বিদাত। মরার সময়ে পাশে হোক, তারপরে যে কোনো সময়ে হোক, কোরআন পাঠ করে ইহদায়ে সওয়াব বিদাত। ইহদায়ে সওয়াব মানে সওয়াব ট্রান্সফার করা, বুঝতে পারছেন? আরবি কথা বলে দিচ্ছেন, হাদিয়া দেওয়া মানে আমি পড়লাম কোরআন অমুকের রুহে বক্সে দাও আল্লাহ, আমি করলাম নেকি ট্রান্সফার করা, ই বিদাত। আপনার ট্রান্সফার করার পারমিশন নাই, এমন কোন দলিল নাই যে অন্যের আমল অন্যের খাতা ট্রান্সফার হয়ে যাবে, একজনের আমল অন্যের, অতএব এটা জায়েজ নয়। প্রশ্ন করেছে টুপি 95% মানুষ টুপি পরে নামাজ পড়ে আর 5% বিনা টুপিতে নামাজ পড়ে, টুপি না দিয়ে যদি নামাজ হয়ে যায় তাহলে আর পড়ছে কেন? নামাজ টুপি না নিয়ে পড়লে নামাজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু টুপি পড়তে হবে কি না এ প্রশ্ন করেন। মহান আল্লাহ বলেছেন ইয়া বানি আদামা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক মসজিদে প্রত্যেক নামাজের সময়ে তোমরা সৌন্দর্য অবলম্বন করো। সুতরাং লিবাসে পোশাকে মাথায় যে সৌন্দর্য, যে লিবাস পরিধান করলে আপনার সৌন্দর্য বর্ধন হয় সেই লিবাস পরিধান করুন, টুপি পরুন। টুপি পরে নামাজ পড়লে মানুষকে সুন্দর লাগে, আমি যে টুপি পরে বসে আছি, আমার ভাই টুপি পরে বসে আছেন, দেখতে সুন্দর লাগছে। নামাজের জন্য এই সৌন্দর্য অবলম্বন করা বেশি হকদার। তবে একটা কথা বলে রাখি, যারা মনে করেন যে নামাজের সময় মাথা ঢাকতে হয় তাদের ধারণা ভুল। সৌন্দর্য বর্ধনের জন্য টুপি ব্যবহার করতে হয় ঠিক, কিন্তু নামাজের সময় মাথা ঢাকতে হয় এ ধারণা ভুল। এই জন্য এই ধারণা যারা করে তারা গামছা মাথায় রেখে নেয়, একটা গামছা দিয়ে নামাজ পড়তে আসে, ওই গামছাটা আবার মাথায় জড়িয়ে নেয়, অনেক সময় গামছাটা মাথায় জড়িয়ে নামাজ পড়ে, অনেক সময় পোটা লাগা রুমালটা মাথায় বেঁধে নেয়, অনেক সময় দেখবেন কোনো কোনো মসজিদে তালপাতার ডালি বা প্লাস্টিকের খাঁচি রাখা আছে, আর সেইগুলো বিভিন্ন মাথায় গিয়ে গিয়ে তেল পরে তেল চিটে চিটে গন্ধ হয়ে কালো হয়ে ময়লা হয়ে মাথায় লাগায়, দেখতে বিশ্রী লাগে, এগুলো হারাম, এগুলো পরা ঠিক না। বলা হয়েছে সৌন্দর্য বর্ধন করো, আর আপনি এখানে সৌন্দর্যকে মলিন করছেন, নষ্ট করছেন। এই তালপাতার ডালি কোথাও ভাঙা আছে, কোথাও ফাটা আছে, তাও মাথায় দিয়ে নামাজ পড়বে। টুপি নেয় এখন রুমালটা আছে, পোঁটা লেগে আছে, তাও মাথায় বেঁধে নামাজ পড়বে। সবথেকে মজার কথা হচ্ছে যে নিজে তো মাথায় দিতে দিচ্ছে, একটা লোক দেয়নি ঘৃণা করে, তো ওর অবস্থায় ভুল করে দেয়নি বলে গিয়ে চাপিয়ে দিচ্ছে, অন্যজনে গিয়ে মাথায় চাপিয়ে দিচ্ছে। এক জায়গায় গেলাম, সে বেচারি আমাদের একামত দিয়েছে, তার মাথায় টুপি ছিল না, পাশে যে আমাদের টুপি ছিল একামত হয়নি, সে আবার নতুন করে একামত দিল। এগুলো হচ্ছে জেহালতি, মানে খামি, এগুলো ইসলামী মাসলা মাসাইল না জানার ফল। জুমার দিনে ডবল আজান সম্পর্কে বলুন। জুমার দিনে ডবল আজান সম্পর্কে যদিও অনেকে বলেছেন বিদাত, আমরা মনে করি বিদাত নয়, এটা হচ্ছে সাহাবির সুন্নত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন মিন বাদি। বিশেষ করে যে গ্রামে যে মসজিদে প্রয়োজন পড়ে, যে জুমার আগে মানুষকে জানিয়ে দেওয়া উচিত সময়টা, তো সেই ক্ষেত্রে যেখানে ঘোষণা করা হয় এখন মসজিদের ঘড়িতে 11:30 বাজে, আপনারা গোসল করে নেন, উজুর করে নেন, সোমা মেখে নেন, আতর মেখে নেন, মসজিদে আসুন, এইভাবে এলান করা হয়, এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমা আয়াত পাঠ করা হয়, এটা হচ্ছে প্রকাশ্য বিদাত। বরং এই বিদাতের পরিবর্তে ওসমানী আজান চালু করা হচ্ছে সুন্নত। ওসমানী আজান চালু করা সুন্নত, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, পাল্টা প্রশ্ন হচ্ছে যে ওসমানী আজানকে যদি ওসমানী সুন্নত হিসাবে আমল করা যায় তো সে আজানটা দিতে হবে কোথায়? আজান দিতে হবে মসজিদের বাইরে কোথাও, যদি মসজিদে যায় বাইরে কোথাও জায়গা থাকে, মোট কথা মানুষদের কানে পৌঁছে দিতে হবে যে এখন জুমার সময় হয়ে আসছে, জুমার আজান হলো প্রস্তুতি নেওয়ার জন্য। সেই আজানটা মসজিদের বাইরে হোক, যেখানে আপনার ব্যবস্থা থাকবে সেটা এক জায়গা থেকে আজানটা দিলে পরে অবশ্যই ভালো, বাকি তার বদলে আপনি ঘন্টা বাজাবেন, বেল বাজাবেন, এলান করবেন, রায়াত পড়বেন, এটা অবশ্যই বিদাত, এটা তো সম্পূর্ণ নিষেধ। ঠিক আছে, কিন্তু ওসমান দিয়েছেন মসজিদে নববীর সামনে অবশ্যই জায়গা ছিল এবং পাঁচ বক্তার আজান হতো। এত সত্ত্বেও তিনি জাওরা বাজারে দূরে গেলেন, এরপরে মসজিদের চৌহদ্দির মধ্যে আজান দেওয়াটাকে সাপোর্ট করা যাবে? তখন তো মসজিদে একটা নির্দিষ্ট আজানের জায়গা ছিল, তারপরে তিনি জাওরা বাজারে গেলেন, সেখানে বাজারের লোকজন ছিল তাদেরকে জানানোর জন্য মসজিদে ভরাটা কত যুক্তি? এখন মসজিদের ভিতরে মাইক্রোফোন আছে, এখন মাইক্রোফোনটা সেখানে টেনে নিয়ে যাওয়ার কোন যুক্তিকতা নেই। এই জন্যই ওলামারা মসজিদেই আজান দেন, যাতে আওয়াজও তো সেখানে পৌঁছচ্ছে, এখানে মাইক্রোফোনটা টেনে নিয়ে যাওয়া কোন যুক্তিকতা নেই। এই জন্যই এই ব্যাসের ব্যাপারে তো মতভেদ আছে, আগেই বললাম। আমরা সৌদি আরবে যেটা দেখছি, আমাদের ওলামাদের যেটা আমল, সেটা হচ্ছে একই জায়গাতে যেখানে পাঁচ ওয়াক্তের আজান হয় সেখানে আজান হয়। আজানের উদ্দেশ্য হলো এলাম, এক জায়গা থেকে হচ্ছে সেই জায়গা থেকে আজান হচ্ছে, মানুষকে জানানো হচ্ছে উদ্দেশ্য। তখন জানানোর উদ্দেশ্যে বাজারে গিয়ে আজান দেওয়া হতো যাতে করে মানুষ শুনতে পায়। এখন আমার মসজিদ থেকে আজানটা শুনতে পাচ্ছে, সেই হিসাবে মাইক্রোফোনটা সেখানে টেনে নিয়ে যাওয়ার কোন যৌক্তিকতা নেই। এবারে মতভেদ তো আছেই। আমি শেষ কথা বলি, যেহেতু এখানে স্টেজে আছি, না থাকলে কোনো ব্যাপার ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে সুন্নতি আজান ছিল, সুন্নতে রাসূলের আজান ছিল, সেটা মুখে হতো, লাউড স্পিকারের ব্যবস্থা ছিল না, সেজন্য লোকেরা সে আজানের শব্দ শুনতে না পাওয়ার কারণে অ্যাডভান্স তিনি একটা দূরে আজান দিতেন জওরা বাজারে, এবং জওরা বাজার কত দূরে সেটার কথা আলাদা। এখন হাই ভোল্টেজ লাউড স্পিকারের মাধ্যমে আজানের ঘোষণা, আজান দেওয়া মাত্র সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে। আর আজান শোনার পরে মসজিদে আসার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যারা আগে আসছেন তাদের বিশাল ব্যাপার। সেজন্য আমাদের দেশে এই ঘন ঘন পাড়ায় পাড়ায় যে মসজিদ তৈরি হয়েছে আর প্রত্যেক জায়গায় লাউড স্পিকার আছে, এখানে আজান ডবল আজানের কোন প্রশ্নই নাই। বিনা প্রয়োজনে দেওয়াটা নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের খেলাফ তো বটে, উসমানের সুন্নাতের খেলাফ। বুখারী হাদিসে শব্দ হয়েছে ফালাম্মা কাসুরান নাস, এটা ইহতিয়াজ মানে জরুরতের আর কি। হ্যাঁ, প্রয়োজনটা দেখেছে, লোক বেশি হয়েছে, জানতে পারছে না দূরে আজানের শব্দ, আর এখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ, ওখানে মসজিদ, প্রয়োজনই নাই, অপ্রয়োজনে আজান দেওয়া যাবে না। তাছাড়া উনি যে দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন, আমাদের দৃষ্টিকোণ একটু অন্য, যে এভাবেই সাহাবায়ে কেরামদের প্রত্যেকটা সুন্নাতকে যদি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের উপর অগ্রাধিকার দেওয়া হয় তাহলে বেশ কিছু মাসালাতে ডিস্টার্ব হবে। যেমন তিন তালাকের মাসালাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবি, তিনি একই মজলিসে তিন তালাককে তিন তালাক গণ্য করেছেন, আলাইকুম বিসুন্নতি সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন হিসাবে। যদি এটাকে গ্রহণ করা যায় তাহলে তিন তালাক, যারা বলছেন তিন তালাক গণ্য হবে, তাদের মাসালাটা সাবেত হয়ে যাবে। এখানে সুন্নত নেই না, এখানে সুন্নত আছে, আল্লাহ নবীর সুন্নত রয়েছে, সেই সুন্নত বর্জন করে ওমরের সুন্নতকে গ্রহণ করা জায়েজ নয়। কিন্তু ওসমানী আজানের ক্ষেত্রে আল্লাহ নবীর কোন সুন্নত নেই, সেই ক্ষেত্রে যেখানে সুন্নত নেই সেই ক্ষেত্রে যে ওসমানের সুন্নতকে জায়েজ করা হয় তাহলে কোন ক্ষতি নেই। জুমার দিনে আল্লাহ রাসূলের সুন্নাত তো বিদ্যমান, ওটা প্রথম দ্বিতীয় শেষ আজান, খুতবার আজান ওটা, কিন্তু প্রথম আজানের কোন সুন্নত সেখানে কোন সুন্নত নেই। না, দুটোই মার লাউড স্পিকার হবে। ভাই এটি ঘোষণা, এটা ভলিউম দাও না গো। যারা বহু দূর থেকে এসেছেন টাটা সুমো বা অন্যান্য গাড়ি নিয়ে বা মোটরসাইকেল নিয়ে, তাদের প্রতি আমার বিনীত নিবেদন, তারা যেন এখনই চলে আসেন, সবাই নামবেন না, তাহলে পরে যারা দূরে যারা চলে যাবেন তারা তাড়াতাড়ি এসে গিয়ে, আমি লাইব্রেরির সামনে আছি, আমি কিছু স্লিপ থেকে ভেতরে ঢোকাবো, ঠিক আছে? যারা দূরে চলে যাবেন এখনই বাড়ি, যারা দূর থেকে এসেছেন গাড়ি নিয়ে, তারা লাইব্রেরিতে চলে আসেন, তাদের কিংবা যারা ট্রেনে যাবেন বা যারা ট্রেন ধরবেন, ঠিক আছে? আর যারা এখানে নিকটবর্তী